আমি তৃতীয় বিজনেস ট্রেনে গিয়ে জানিস আমার সিনথেসাইজার ছিল আমার মেন অস্ত্র না এটা শুনেছি না ফেলে পাওয়া যেত আমার যাসনি কেউ গেলে খুঁজতে পারবি মানে মেন এন্ট্রেন্স থেকে সামনে একটা ঘর জানলাটা বেরিয়ে ওইখানটা বসে টেবিল টেবিল বসে বাজাত আমার প্ল্যাট পয়েন্ট ছিল ওটা বসে বাজাত আওয়াজটা যাতে বাইরে যায় অ্যাডভার্টাইজমেন্ট ফার্স্ট থিংস মেক আ সাউন্ড মেক জাস্ট কি বলবো মেকে তো অডিও make it colorful color or lighting light put some light make it colorful ami sound ta diyechhilam ota diye otai amar sound chilo loke dekhte jete jeto ja sorgotar jache ar dekho bolte na ekhane gaan shuni ki hoye etai sorgo ebar jei sorgo bolini ekhane ekhane sorgotar jayga tar naam baire kore bhitore shunun na na apnara ekhane uthine to ki hoyeche এবার তাকে আমি জাস্ট একটা জিনিসই করতাম যারা রান্না করতো তাদেরকে করতাম কি ওইখানে আটকে দিয়ে এমন টাইমটা পাস করে দিতাম রান্না তো আর হলো না আপনাকে খাওয়া দাওয়া যাবে হ্যাঁ নিশ্চয় খাওয়া যাবে বসুন আমি তো আছি ওই জন্যই ঢুকিয়ে দিলাম খেতে আমার বিজনেস এনিহাও আমাকে বিজনেস বানাতে হবে আমি জঙ্গলে গিয়ে বিজনেস বানাবো মরুভূমিতে দাঁড়িয়ে বিজনেস দাঁড় করাবো আমি জঙ্গলে গিয়ে বিজনেস বানাবো মরুভূমিতে দাঁড়িয়ে বিজনেস দাঁড় করাবো আমি জঙ্গলে গিয়ে বিজনেস বানাবো মরুভূমিতে দাঁড়িয়ে বিজনেস দাঁড় করাবো